الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم من نفس واحدة يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عواصمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد: فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. ولو شاء الله لجعلكم أمة واحدة ولكن ليضل من يشاء ويهدي من يشاء ولتسألن عما كنتم تعملون. যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আল্লাহ পাক বিশ্ব মানবতাকে তার দিনের পথে, তার প্রেরিত বিধানের পথে পরিচালিত করার জন্য আদম থেকে মুহাম্মদ পর্যন্ত যুগে যুগে 124,000 পয়গাম্বর প্রেরণ করেছেন এবং সকল নবীকে একই দাওয়াত দিয়ে তিনি দুনিয়াতে পাঠিয়েছিলেন। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াস্তানিবুত তাগুত। আল্লাহ বলছেন, আমরা পাঠিয়েছিলাম জগৎবাসীর কাছে প্রতিটি জনপদে রসুলদেরকে এই দাওয়াত দিয়ে যে তোমরা সকলে আল্লাহর দাসত্ব করো এবং তাগুত থেকে বিরত হও। এই একটিমাত্র দাওয়াত নিয়েই নবীগণ প্রেরিত হয়েছেন এবং নবীগণের পরে শেষ নবী এসেছিলেন বিশ্ব নবী হিসাবে। পৃথিবীর সকল নবী ছিলেন গোত্রীয় নবী, আঞ্চলিক নবী, ভাষাগত নবী, কিন্তু আমাদের নবী এসেছেন পৃথিবীতে সর্বশেষ নবী হিসাবে, বিশ্ব নবী হিসাবে, সকল মানবতার কল্যাণে কিয়ামতুসার উদয়কাল পর্যন্ত অনাগত ভবিষ্যতে আগত সকল মানুষের জন্য, এমনকি জিন ও ইনসানের জন্য একমাত্র নবী ও আখিরাত জামান হিসাবে তিনি এসেছেন এবং তার মধ্যে রয়েছে বিশ্ব মানবতার জন্য উত্তম দৃষ্টান্ত। লাকাদ কান লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আল্লাহর রসুলের জীবনের মধ্যে রয়েছে মানবতার সর্বোৎকৃষ্ট নমুনা। তাই শেষ নবীর পরে আর কোন নবীর নবুয়ত ও রিসালাত আর চলবে না। শেষ নবীর মাধ্যমে আগত কোরআনের পরে আর কোন ইলাহি কিতাব আর কোন হুকুম দুনিয়াতে চলবে না এবং সমস্ত কিতাবই অটোমেটিক্যালি আল্লাহর ইশারাতেই, যেহেতু আল্লাহ কোনটারই হেফাজতের দায়িত্ব নেন নাই, সকল কিতাব বিকৃত বিলুপ্ত হয়ে গেছে, বাইবেল বলে, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট বলে, যেগুলো বাজারে আমরা দেখতে পাই, এগুলো এদের তথাকথিত সাধুদের রচিত বিকৃত তওরাত এবং ইনজিল ছাড়া কিছুই নয়। এগুলোর পড়াও নিষিদ্ধ, এগুলোর দিকে তাকানোও নিষিদ্ধ, এগুলোর পিছনে সময়ে অর্থ ব্যয় করাটাও নিষিদ্ধ। বিগত যুগে ওমর ফারুক রাজিয়াল্লাহু আনহু যখন তওরাত পড়ছিলেন রসুলের সামনে, তো আল্লাহর রসুলের চেহারা লাল হয়ে গেছিল এবং তিনি বলেছিলেন ওমরের দিকে তাকিয়ে, মাতাহাব্বিকুনা কামা তাহাব্বাকাতাল ইহুদ ওয়ান নাসারা, তোমরা কি দিশেহারা হবে যেমনভাবে দিশেহারা হয়ে গেছিল, পথভ্রষ্ট হয়ে গেছিল ইহুদি নাসারারা? মনে রেখে দিও, লাকাদ জিতুম বাদা নাকিয়াতান লাও কানা মূসা হাইয়্যান মা উসআহু ইল্লা ইত্তিবাঈ, রাহু আহমদ ও তিরমিজি ইসনাদিন হাসান। আমি এসেছি তোমাদের কাছে যে স্পষ্ট এবং স্বচ্ছ দিন নিয়ে, যদি আজকে তোমরা আমার সে দিন ছেড়ে দিয়ে অন্য দিন গ্রহণ করে, লাদালালতুম আন সাওয়াই সাবিল, অবশ্যই তোমরা সোজা রাস্তা থেকে পথভ্রষ্ট হবে। মনে রেখো, যাকে স্বয়ং মূসা যদি এসে যায় আল্লাহর নির্দেশে পৃথিবীতে, তাহলে তারও কোনো উপায় থাকবে না আমার এই দিনের অনুসরণ ব্যতীত। এটা দিয়ে পরিষ্কার হয়ে যায় যে শেষ নবীর আগমনের পরে আর কোন নবীর নবুয়তার চলবে না, শেষ কিতাব আগমনের পরে আর কোন ইলাহি কিতাবের বিধান আর চলবে না। এর বাকি যা কিছু আছে সবকিছু মানুষের বানোয়াট ধর্ম, মানুষের বানোয়াট মতবাদ, এর মধ্যে কোনো কল্যাণ নেই। মানুষের সত্যিকার কল্যাণ নিহিত আছে শুধুমাত্র কোরআনে, আর কোথাও নেই। আর কোরআনের ব্যাখ্যাই হচ্ছে, ওমা আতাকুম রাসূলু ফখুযূহু ওমা নাহাকুম আনহু ফানতাহু, রসুল তোমাদেরকে যা দেন তা গ্রহণ করো, যা নিষেধ করেন তা বর্জন করো। এই একটি আয়াতই যথেষ্ট হাদিসের জন্য। আল্লাহ রসুল মৃত্যুর আগে 81 দিন পূর্বে বিদায় হজের ভাষণে উম্মতকে পরিষ্কারভাবে বলে গেলেন, দেখো, তারাকতু ফীকুম আমরাইন লাম তাদুল্লু মা মাসাকতুম বিহিমা কিতাবুল্লাহ সুন্নাত নবীহি রাওফিল মুওয়াত্তা বিসনাদিন মুদাল ওয়ালাকিন হাসান বিশাওয়াইদিহি। তিনি তার বিদায় হজের ভাষণে পরিষ্কার বলে গেলেন যে আমি চলে যাচ্ছি দুনিয়া ছেড়ে, হয়তো আগামী বছর তোমাদের সঙ্গে হজ করার সুযোগ আমার হবে না। তোমরা রেখে দিও, আমি রেখে যাচ্ছি তোমাদের সামনে দুটি বস্তু, যতদিন তোমরা কঠিনভাবে দুটিকে আঁকড়ে থাকবে ততদিন তোমরা পথভ্রষ্ট হবে না। সে দুটি বস্তু হল আল্লাহর কিতাব এবং তার নবীর সুন্নাহ। কোরআনের ব্যাখ্যা হিসেবে সুন্নাহ সম গুরুত্ব সম্পন্ন। ইন্নি উতিতুল কুরআনা ওয়া মিসলাহু মাআহু, আমি এসেছি তোমাদের কাছে কোরআন নিয়ে এবং তারই মতো আর একটি বস্তু নিয়ে। দেখো, তোমাদের সামনে দ্রুত সত্তর কিছু লোক আসবে যারা বালিশে ঠেস দিয়ে আরাম করে শুয়ে শুয়ে বলবে, আলাইকুম বিহাজাল কোরআন, তোমাদের জন্য কোরআনই যথেষ্ট, আর কিছুই লাগবে না। একদল লোক কিন্তু কিন্তু বলবে, মনে রেখে দিও, আলা ইন্নাম হারাম রাসূলুল্লাহ কামা হাল্লাম আল্লাহ, মনে রেখে দিও, আল্লাহ রসুল যা হারাম করেছেন তা ঠিক আল্লাহ কর্তৃক হারাম করার ন্যায়। কোরআনে হারাম করা হয়েছে যাবতীয় রক্তকে, ইন্নাম হারাম আলাইকুম দামা ওয়াল্লাহামাল খিনজির, মাইতা তাওয়া দামা ওয়াল্লাহামাল খিনজির, মৃত রক্ত এবং শুকরে গোশত হারাম করা হল। হাদিসে বলা হয়েছে সব রক্ত হারাম নয়, সব মৃত বস্তু হারাম নয়। মাছ যদি মরে যায় তাকে হারাম হবে? আমরা কি মরা মাছ খাই না? কেন খাই? হাদিসের নির্দেশ আছে বলেই খাই। কোরআন বলেছে কিন্তু সব মরা হারাম, হাদিস বলেছে না সব মরা হারাম নয়, দুটো মরা হালাল, একটা মরা হলো মাছ, একটা মরা হলো টিড্ডি পাখি যা সৌদি আরব লোকেরা খায়। আর দুটো রক্ত হালাল, একটা রক্ত হলো কলিজা, একটা রক্ত হলো প্লিহা, এই দুটো রক্ত দিয়ে তৈরি নাকি? এই দুই রক্ত তোমাদের জন্য হালাল করা হলো। কে হালাল করলেন? আল্লাহ রসুল হালাল করলেন। কোরআনে কিন্তু নিষেধ করা আছে। এজন্য আবু দাউদ হাদিসে পরিষ্কার আল্লাহ রসুল বলে যাচ্ছেন, দেখো, আলা ইন্নামা হারাম রাসূলুল্লাহ কামা হারামাল্লাহ, আল্লাহ রসুল যা হারাম করেছেন তা আল্লাহ কর্তৃক হারাম করার নাই। অন্য হাদিসে এসছে, মান আতা মুহাম্মাদান ফাকাদ আতা আল্লাহ ওয়া মান আতা আসা মুহাম্মাদান ফাকাদ আসাল্লাহ, মুহাম্মাদুন ফারাকুম বাইনান নাস, রাওয়াহুল বুখারী। মনে রেখে দিও, যে ব্যক্তি মোহাম্মদের আনুগত্য করল সে আল্লাহর আনুগত্য করল, যে ব্যক্তি মোহাম্মদের অবদ্ধতা করল সে আল্লাহর অবদ্ধতা করল। মোহাম্মদুন ফারাকুন বাইনান নাস, মোহাম্মদ হচ্ছেন মানব জাতির মধ্যে মানদণ্ড। যে কাজ মোহাম্মদ করেনি ও কাজ যদি কেউ করে সে কোশ্চিন কেন আল্লাহওয়ালা নয়, যে কাজ মোহাম্মদ করেছেন সে কাজ যদি কেউ নিষেধ করে সে কোশ্চিন কেন মোহাম্মদই নয়, সে কখনই মুসলিম নয়। এটি হল মৌলিক কথা। আল্লাহ রসুল তো মোনাজাত করতে নিষেধ করেননি, অথবা আমরা করব, এই সমস্ত শয়তানের যুক্তি যারা দেয় ওদেরকে কোনো ক্রমেই এই হাদিসের আওতায় ফেলা যাবে না। অত খুব সাবধান থাকতে হবে। আল্লাহ রাসূল মিলাদ পড়েন নাই কিন্তু নিষিদ্ধ করেন নাই, অত আমরা পড়ব, ধুমছে হালুয়া রুটি খাবো। এই ধরনের অপযুক্তির আড়ালে যারা শরীয়তকে বিকৃত করে ফেলেছে, ইহুদি নাসারাদের মতো, আলেমদের মতো, যে সমস্ত আলেমরা ইসলামকে বিকৃত করেছে, তাদের সঙ্গে তুলনা করে আল্লাহ রাসূল বলছেন, দেখো আব্দুল আমির রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইয়াতিয়ান্না আলাইকুম কামা ইয়াতি আলা বনি ইসরাঈল হাযবা নাআল বিনাআল তাফারাকাত বনি ইসরাঈল আলা 72 মিল্লাতান ওয়া তাফতারাকু উম্মতি আলা 73 মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা ক্বালু মান হুম ইয়া রাসূলুল্লাহ ক্বালা মান আলাইহি ওয়া সাহাবী আল ইয়াম রাওহু তিরমিজি ওয়াল হাকিম বিসনাদিন হাসান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একদিন বললেন, সবাইকে দেখো, তোমাদের উপরে ওই দিন আসবে যেমন দিন এসেছিল ইহুদি নাসারাদের উপরে, তারা 72 ফেরকায় বিভক্ত হয়ে গেছিল, তোমরা 73 ফেরকায় বিভক্ত হবে, সব জাহান্নামে চলে যাবে, একটাই ভত্রা ব্যতীত। সাহাবে আকরাম বললেন, কারা তারা হে রাসূল? তিনি বললেন, মান আলাইহি ওয়া সাহাবী আল ইয়াম, যে তরিকার উপরে আমি এবং আমার সাহাবীরা আছি আজকের দিনে, তাদের অনুসরণে যারা থাকবে তারাই কোরআন আছে ওমা তাবাম বিহসানিল ইয়ামের দিন, কেমন পর্যন্ত তারা ওই তরিকার উপরে টিকে থাকবে, আল্লাহর অনুগ্রহে কেবলমাত্র তারাই হতে পারে সেই নাজি ফেরকা, মুক্তিপ্রাপ্ত দল। কোন ব্যক্তি বা কোন দলের নাম তিনি করেন নাই, বৈশিষ্ট্যগত নাম তিনি করে গিয়েছেন। বৈশিষ্ট্য কি সাহাবে আকরাম ছিল? আল্লাহ রাসূল অন্য হাদিসে একদিন সকালবেলা ফজরের পরে দর্শন দিচ্ছেন, তার দর্শনে সাহাবে আকরাম কেঁদে ফেলেছেন, তারা সবাই মনে করলেন কান্না মাওয়াজাতুন মুআদ্দাহ, এটা বোধহয় বিদায়ী মানুষের নসিহাত বোধহয় হচ্ছে। তারা বললেন, হে রাসূল, আপনি আমাদের আরো নসিহাত করুন। তখন তিনি বললেন, দেখো, আমায়া আয়শনকুম ফাসায়রা ইখতিলাফান কাসীরা ফালাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাইফার রাশিদিন আল মাহদিয়িন ওয়া ইয়াকুম মুহদাসাতিল উমুর ফাইন্ন কুল্ল মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্ল বিদআতিন দালালা রাওহু তিরমিজি ওয়া আহমদ বিসনাদিন সহীহ। আল্লাহ রাসূল বলেছেন, দেখো, আমার পরে যারা তোমার বেঁচে থাকবে, তোমরা বহু ইখতিলাফ মতভেদ দেখতে পাবে, সেই সময় যদি তোমাদের কর্তব্য হবে আমার সুন্নত এবং আমার খুলাফার রাশিদিনের সুন্নত আঁকড়ে ধরা, আব্দু আলাই হেবের নওয়াজেজ, মাড়ির দাঁত দিয়ে কামড়ে ধরতে হবে তোমাদেরকে, তখন এই ভাষাটা মনে রাখবে। ওয়াইয়া কুমা মহদাসাতুল উমুর, মনে রাখবে শেষ সময় বহু বেদাত সৃষ্টি হবে, কুল্লা বেদাত মহদাসাতি বেদাত, প্রত্যেকটা নবদ্ধুত ধর্মীয় কাজই হচ্ছে বেদাত। অতএব মনে দেখো, প্রত্যেক বেদাতি ভ্রষ্টতা, প্রত্যেক ভ্রষ্টতার পরিণাম হচ্ছে জাহান্নাম। আব্দু আলহিব নওয়াজেজ কেন এটা বললেন? যে বান্দা দুনিয়ার লোভে বেদাত করবে, কামড়ে ধরবে না, ওই জন্য এই ভাষাটা বলতে হয়েছে। অন্য হাদিসে আল্লাহ রাসূল বলছেন, ওয়ান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা খাত্তালানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়াকুলু হাযা সাবিলুল্লাহ ওয়া খাত্তা খুতুতান আন ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি ফায়াকুলু আলা কুল্লি সাবিলিন শাইতান ثُمَّ قَرَى إِنَّ هَذَا صِرَاطِي مُسْتَقِيمًا فَاتَّبِعُوهُ وَلَا تَتَّبِعُوا السُّبُلَ فَتَفَرَّقَ بِكُمْ عَن سَبِيلِهِ ذَلِكُمْ وَصَّاكُم بِهِ لَعَلَّكُمْ تَتَّقُونَ رواه الدارمي والترمذي بإسناد حسن। ইবনে মাসউদ বলছেন, আল্লাহর রাসূল একদিন আমাদের সামনে একটা দাগ কাটলেন এবং বললেন, দেখো, এটা হাযা সাবিলুল্লাহ, এটাই আল্লাহর রাস্তা। ওয়া খাত্তা খুতুতান আন ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি, অতঃপর ওই সোজা রাস্তার ডাইনে বামে কিছু দাগ কাটলেন, অথবা বললেন, আলা কুল্লে সাবিলিন শয়তান, প্রত্যেক রাস্তার মাথায় শয়তান বসে আছে, এটাও এলাইহে, মানুষকে ডাকছে তার দিকে। অথবা তিনি আয়াত পাঠ করলেন কোরআন থেকে সুরা আল আনআম 153 নম্বর আয়াত। এটাই হল আল্লাহর রাস্তা। সাবধান, বলে তত্ত্বাবিউ সুবুলা, ডাইনে বাঁয়ে রাস্তাগুলো আছে, এদিকে তুমি অনুসরণ করো না, ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, তাহলে এগুলো রাস্তা তোমাদেরকে আল্লাহর রাস্তা থেকে বিচ্যুত করে ফেলবে। লাআলাকুম ওয়াসাকুম বিহ লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ তোমাদেরকে এই ব্যাপারে ওসিয়াত করছেন যাতে তোমরা আল্লাহ ভীরু হও। কোরআন হাদিস একত্রে মিলিত এসেছে এই হাদিসটি। ইবনে মাসউদ থেকে আরেকটি হাদিস এসেছে এইভাবে, قال رسول الله صلى الله عليه وسلم ان من ورائكم زمان الصبر للمتفس بالمتمسك عليها اجر 70 اجر 50 شهيدا منكم رواه الطبراني في الكبير باسناد صحيح দেখো আমার মৃত্যুর পরে এমন এক জমানা আসছে তোমাদের সামনে, জমানা সাবরিন, কঠিন কষ্টের জমানা, যখন সবর করে থাকাটাই কঠিন হবে, জেল খাটতে হবে, জুলুম হবে। এমনকি অন্য হাদিসে এসছে যে গায়ের চামড়া লোহার চিরুনি দিয়ে ছিঁড়ে ফেলবে, খবর দা, তথাপি তোমরা সুন্নত ছেড়ে দিও না। যদি সেই জমানায় আসে তোমাদের সামনে, লিল মুতামাসসাকে ফিহা, সেই সময় আল্লাহর রসুলের সুন্নতকে কঠিনভাবে তার আঁকড়ে থাকবে, তার পুরস্কার হল আজর খামসিনা শহীদাম মিনকুম, তোমাদের মতো সাহাবীদের 50 জন সাহাবীর শাহাদাতের বিনিময়ে যে তোমরা নেকি উপার্জন করো, সেই নেকি পাবো ওই একজন সুন্নত উপরে আমলদার ব্যক্তি আমার উম্মতের মধ্যে। সুবহানাল্লাহ, এই হাদিস পড়লে শরীর কেঁপে ওঠে। যারা বদরে জীবন দিল, ওহদে জীবন দিল, মুতার যুদ্ধে জীবন দিল, সর্বোচ্চ যাদের জীবনের রক্তের বিনিময়ে ইসলাম সারা পৃথিবীতে বিজয় লাভ করলো, তাদের মতো 50 জন সাহাবীর সমান হবে আমার নেকি যদি আমি একটা সুন্নতের উপরে দৃঢ়ভাবে আটকে থাকতে পারি, তবেই তো। এত সহজ নয়, এরাই হচ্ছে আহলে সুন্নত আল জামাত। বলাই কারা তারা, হে আল্লাহ রসুল তারা কারা? জবাব তো এই দিলেন, অন্য দেশে আল জামাত, তারা জামাত। আমরা কথা একথা বলি আমরা আহলে সুন্নত আল জামাত, কত আনন্দ আমাদের মনে। আহলে সুন্নত আল জামাত কারকে বলে? পঞ্চম শতাব্দী হিজরির যুগ সংস্কারক আল্লামা ইবনে হাজম আন্দালুসি স্পষ্ট ব্যাখ্যা দিয়ে গেছেন, আহলে সুন্নত আল জামাআহ আল্লাতী নাযকুরুহুম আহলাল হক ওয়া নাদাহুম আহলুল বাতিল فإنهم الصحابة رضي الله عنهم ومن سلك نهج من خير التابعين رحمة الله عليهم ثم أهل الحديث ومن تبعهم من الفقهاء جائلا فجائلا إلى يومنا هذا ومن اقتدى بهم من العوام في شرق الأرض وغربها رحمة الله عليهم ابن حزم اندلوسي بولছেন আহলে সুন্নত আল জামাত যাদেরকে আমরা হকপন্থী দল বলি এবং তাদের বিরোধী যারা সবাইকে আমরা বাতিলপন্থী বলি, সেই আহলে সুন্নত আল জামাত হল কারা? ফাইন্নাহুম সাহাবা, তারা হলেন সাহাবায়ে কেরাম। ওমান ওমান সালাকা নাহাজাহুম মিন খিয়ারাত তাবেঈন, দুই নম্বর হল কারা? যারা সাহাবীদের অনুসারী শ্রেষ্ঠ তাবেঈ। তিন নম্বর করা সুম্মা আহলুল হাদিস, যারা হাদিস এর অনুসারী। চার নম্বর করা ওমান তাবিআহুম মিনাল ফুকাহা জাইলান ফাজাইলান ইলা ইয়াউমিনা হাজা, আহলে হাদিসের অনুসারী ফকি যারা যুগে যুগে আজকের দিন পর্যন্ত তারাই। ওমান ইকতাদা বিহিম মিনাল আওয়াম, পাঁচ নম্বর করা আওয়াম সাধারণ জনগণের মধ্যে যারা ওই হাদিসপন্থী ফকিদের অনুসরণ করেছে, বেদাতপন্থী ফকি নয়, মজাবপন্থী ফকি নয়, যারা হাদিসপন্থী ফকিদের অনুসরণ করে, যে সমস্ত সাধারণ মানুষ, কথা কথা আমরা বলি আমরা তো হাদিস কোনো জানি না, আমাদের তো ফেকা মানতেই হবে, মজাব মানতেই হবে, যদি বলি হেদায়া বোঝো হাক দায় থাকে, হেদায় আরবিতে লেখা, হাদিস আরবিতে লেখা, হাদিস বোঝে না হেদায় ঠিক মতো বোঝে, তার মানে কোনোটাই বোঝে না, জ্যাক অফ অল ট্রেডস। ওমান ইকতাদা বিহিম ওমান তাবিআহুম মিনাল আওয়াম, ওমান ইকতাদা বিহিম মিনাল আওয়াম, আওয়াম মানে সাধারণ মানুষের মধ্যে যারা তাদের অনুসারী মুহাদ্দিস ফুকাহে কেরাম যারা ছিলেন, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম শাফি, ইমাম আহমদ, ইমাম মালিক, সব মহাদ্দেশ ফকি, সব একই সঙ্গে হাদিসের অভিজ্ঞ, ফিকহ ইস্তিহাদে অভিজ্ঞ, তাদের যারা অনুসারী তাদের সম্পর্কে তিনি বলছেন, আওয়াম জনগণের মধ্যে যারা তাদের অনুসারী হবে তারাই হল আহলে সুন্নাত আল জামাতের অন্তর্ভুক্ত, রহমতুল্লাহ আলাইহিম, আল্লাহ পাক তাদের সকলের রহমত নাজিল করুন, আমিন। আহলে সুন্নাহ জামাতের ব্যাখ্যা শুনলেন, এবার আসেন চার ইমামের কাছ থেকে কথা শুনি, তাদের ব্যাখ্যাটা আরো চমৎকার। ইমাম আবু হানিফা, যিনি ইমাম আজম বলে খ্যাত, কারণ তার বয়স বেশি, প্রথম দিকের ইমাম তিনি, তার সম্পর্কে আমাদের জানা দরকার। তাকে আমরা লুকিয়ে রেখেছি, গায়েব করে গুম করে ফেলেছি, তার ইতিহাস আমরা জানি না, তার লিখিত কোনো গ্রন্থ নাই যা পড়ে আমরা মজহাব ফলো করি। পৃথিবীর ইতিহাসে তার লিখিত কোন রচিত কোন গ্রন্থ আছে বলে কোন হানাফি আলেম আজ পর্যন্ত দেখাতে পারেন নাই, অথচ তার মজহাব চলছে সারা দেশে, সারা দুনিয়াতে। কিসের ভিত্তিতে চলছে? টেপ রেকর্ডার ছিল না, ক্যাসেট ছিল? কিসের ভিত্তিতে চলছে? ভিত্তি বললে আর জবাব নাই। কিন্তু তাদের কাছ থেকেই যে কথাটা বেরিয়ে এসেছে, তাদেরই লিখিত, দুর্রে মুখতার, রদ্দুল মহতার, এই সমস্ত জগৎ বিখ্যাত হানাফি ফিকহ গ্রন্থ, রদ্দুল মহতার বৈরুত সাফা প্রথম খণ্ড 56 পৃষ্ঠা সর্বশেষ লাইনে পরিষ্কার পড়ে দেখেন, তারাই লিখছেন। ইমামে আহমদ আজম আবু হানিফ রহমতুল্লাহ বলে গেছেন, এজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, হে আমার অনুসারীরা মনে রেখো, যখন তোমরা সহি হাদিস পাবে মনে রেখো ওঠেই আবু হানিফার মাযহাব। বলুন সুবহানাল্লাহ, এত চমৎকার কথা পৃথিবীতে কোন বিদ্বান বলেছেন কিনা সন্দেহ, কারণ তিনি সব হাদিস জানতেন না। একটা মানুষের পক্ষে লক্ষ লক্ষ হাদিস মুখস্থ রাখা সম্ভব নয়। তিনি ইমাম বুখারীর মতন প্রতিভাবান ব্যক্তি ছিলেন না, তিনি ইমাম মুসলিম, ইমাম নাসাই, ইমাম তিরমিজি, ইমাম আবু দাউদের মতন প্রতিভাবান মেধা সম্পন্ন ব্যক্তি ছিলেন না। তার আমলে হাদিস সংগৃহীত হয় নাই। আজকাল যেরকম বইপত্র পড়ি আমরা, হাদিস এক জায়গায় খুঁজে পাই, কেতাব খুললেই পেয়ে যাই, তার আমলে এই যুগটা ছিল না, কারণ প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া ছিল না। অতি কষ্ট করে তাদেরকে লেখাপড়া শিখতে হয়েছে। তিনি ছিলেন কুফার মানুষ, কুফা, সিরিয়া, মক্কা, মদিনা, সমস্ত ইসলামী বিশ্বে সাহাবায়ে কেরাম ছড়িয়ে ছিটিয়ে ছিলেন, সবার কাছে যাওয়ার সুযোগ তার হয় নাই। তাই নিজের অযোগ্যতা, দুর্বলতা তিনি বুঝতেন, জানতেন, তাই পরিষ্কার বলে গেছেন, তিনি নিজে কোন দায়িত্ব গ্রহণ করেন নাই। এমনকি এ কথা বলে দিয়েছেন, হারামুন আলামাই ইউফতি বি কালামি মিম্মান লাম ইয়ারিফ দলিলি, ওই ব্যক্তির উপরে হারাম করা হল আমার পক্ষে আমার কথা অনুযায়ী ফতোয়া দেওয়া, যে ব্যক্তি আমার দলিল সম্পর্কে অবগত নয়। আল্লামা তাজউদ্দিন সুকি, ইমাম গাজ্জালির নাম আপনারা সবাই জানেন, ইমাম গাজ্জালি তার কিতাব মানখুলের মধ্যে বলছেন, তার দুজন ছাত্র আন্নামা খাগালাফা সোলসাই মাজহাবে ইমাম হিমা, তার দুজন ছাত্র আবু ইউসুফ এবং মোহাম্মদ, তাদের উস্তাদ আবু হানিফা রহমতুল্লাহের তিন ভাগে দুই ভাগ মাসলার বিরোধিতা করেছেন। এটা তাদের নির্দেশ ছিল, কারণ এই জন্য করেছেন যে তিনি সব জানতে পারেন নাই। তিনি বলে গেছেন হাদিস অনুযায়ী তোমরা আমল করবে, আমরা তাই করেছি, দেখেছি অনেক ফতোয়া তার আছে হাদিসের বিরোধী। যেমন তিনি বলে গেছেন, আরে বিভিন্ন ভাষার মানুষ তো ইসলাম কবুল করছে, সর্বপ্রকৃত ইসলাম এই কোরআন হাদিসের আরবি ভাষা মুখস্থ করা সম্ভব নয়, অতএব তোমরা যে যে ভাষার মানুষ সেই ভাষায় সালাত আদায় করো, সেটাও জায়েজ হবে, ফার্সি ভাষা হোক, উর্দু ভাষায় হোক, বাংলা ভাষায় হোক, তোমরা সেইভাবে সালাত আদায় করো, এটাও হবে। এটা আবু হানিফা রহমতুল্লাহ ফতোয়া, কিন্তু পরে তার ছাত্ররা দেখলেন এই ফতোয়া ভুল। বিশ্বব্যাপী মুসলমানদের জন্য একটাই হল জাতীয় ভাষা, আন্তর্জাতিক ভাষা হল আরবি, অর্থাৎ আরবিকে পরিবর্তন করে অন্য ভাষায় করা সালাত আদায় করা যাবে না। তার ছাত্ররা তার এই নির্দেশ মানলেন না, তারা অন্যায় করেন নাই, আদৌ অন্যায় করেন নাই, আমার শিক্ষকের তারা যথাযথ আনুগত্য করেছেন, অন্যায় করেছি আমরা, আমরা তারা গোঁড়ামি করি। অসংখ্য মশলা এরকম পাবেন। তাই ইমাম গাজ্জালি হিসাব করে বলেছেন, তিন ভাগের দুই ভাগ মশলা তারা তাদের ইমামের বিরোধিতা করেছেন। এরপরও এর জবাব তাহলে কি দাঁড়ালো? পরবর্তীকালে যে মজহাব চলছে, তিন ভাগ দুভাগ যদি বিরোধী হয়, তাহলে কি আবানীর মজহাব থাকে নাকি? এটা অন্যদের তৈরি করে মজহাব হয়ে গেল। এই জন্য ভারত উপমহাদেশের প্রখ্যাত উসুলে ফিকহ এর পণ্ডিত আল্লামা তাফতাজানি খুল্লাম খোলা বলে গেছেন, কুল্লুমা ইউনতাসাবু ইলা আবি হানিফাতা আকসারুহা আও কুল্লুহা মাওযূউন মুখতালাখুন মিন আস সালাফ মিন আসহাবিহি ও মিনাল মুতাআখিরিন, যে সমস্ত বিষয়গুলো আহ্বানবাদীকে সম্বন্ধ করা হয় তার অধিকাংশ বা সবটাই মাউদুউন মুখতালাকুন। ভাষাগুলো খেয়াল করবেন, মাউদু মানে কি বানোয়াট, তৈরি করা, মুখতালাকুন পরবর্তীকালে আন্দাজে অনুমান করে তৈরি করা। কারা করেছে? মিনাল মুতাআখিরিন, পরবর্তীকালের হানাফি আলমরা এগুলো করেছে, এর সঙ্গে আবু হানিফার কোন সম্পর্ক নাই। ভারত গুরু শাহউলিল মুহাদ্দিস দেহলভী তার জগদ্বিখ্যাত গ্রন্থ অলিউল্লাহ হুজ্জাতুল্লাহ বালগা এর প্রথম খণ্ড 156 পৃষ্ঠা পরিষ্কার বলে গিয়েছেন, কুল্লু মুখরাজাতুন মিন আসহাবিল মুতাআখিরিন, যত কিছু তৈরি করা হয়েছে ফেকার নাম করে, উসুল ফেকার নাম করে, এ সবগুলো মুখরাজা, তাখরিজ করা হয়েছে তার পরবর্তীকালে শিষ্যদের হাত দিয়ে। ইমাম ইবনু দাকিকুল ঈদ পরিষ্কার বলে দিয়েছেন, শুধু আবু হানিফা নয়, চার ইমামের নামে যতগুলো ফতোয়া জারি করা হয়েছে বিশ্বে, হারামুন না ইউন্তাসাবা ইলাইহিম, তিনি বলছেন এই চার ইমামের নামে এগুলো নিসবত করাটা পরিষ্কার হারাম, এর চাইতে মানুষ কি বলতে পারে। সব চলছে আমাদের শুধু এই দেশে নয়, বিভিন্ন দেশেই চলছে বিভিন্ন মজহাব, মজহাব মান্য করা ফরজ, এটি হয়েছে এদেশের মানুষের একেবারে মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। অথচ কোরআন হাদিস মান্য করা যে ফরজ তারা বলে গেলেন, এই কথা কেউ বলছে না। ইমাম মালিক সে কথা বলেছেন, ইমাম শাফি সে কথা বলেছেন, ইমাম আহমদ যিনি 10 লক্ষ হাদিস হাফেজ তিনি সে কথা বলেছেন, একই কথা সবাই বলেছেন। ইজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবুনা, হানাফি মাযহাবের লিখিত বিখ্যাত গ্রন্থ কিতাবুল মিজান লিশ-শারানি দিল্লি সাফা প্রথম খণ্ড 73 পৃষ্ঠা খুলে দেখুন, সবারই একই বক্তব্য, ইজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবুনা, যখনই হাদিস সহিহ পাবে মনে রেখো হে দুনিয়ার মানুষ, ওটাই আমাদের মাযহাব, আমাদের গায়ে চাপিয়ে তোমরা পার পাবে না কিয়ামতের মাঠে, হাদিস খোলো দেখো আমল করো, খবর দেন আমাদের নাম নিও না। কিন্তু আমরা হয়েছে কি, সবাই দলীয় চিন্তা নিয়ে আমরা সংকীর্ণ চিন্তায় ভুগছি, যার জন্য মুসলমানদের আজকে এই অধঃপতন। অবশেষে হল কি, হানাফি মজাহের লোকেরা শাফি মজাহের লোকদেরকে খতম করার জন্য হালাকু খাকে ডেকে আনলো, বাগদাদ ধ্বংস করে দিল। 40 দিনে হাফেজ ইবনে কাসির আল বিদার নিসা নেহার হিসাব অনুযায়ী 40 দিনে 41 লক্ষ মানুষকে হত্যা করা হলো, এই শুধু মজাহের ধোয় দিয়ে। আজও সেই একই মজহাবি বিশ মুসলমানদের মধ্যে চলছে, এর বিরুদ্ধেই কথা বললেই তারাই তাদেরকে উল্টা বেদাতি বলে। বেদাতিরাই এখন হেদাতিদেরকে বেদাতি বলছে। বাংলায় একটা ভাষা রয়েছে, অন্ধ ছেলের নাম পদ্মলোচন, বাংলা বুঝেন তো, যার চোখই নাই তাকে বলা হচ্ছে পদ্মলোচন, চোখটা পদ্মের মতো সুন্দর, যার পানি ঘোলা খাওয়া যায় না তাকে বলা কপোতাক্ষী, কপোতাক্ষ নদী আছে বাংলাদেশে, কপোতের ন্যায় অক্ষী যাহার, অর্থাৎ কুমিরের চোখের মধ্যে ঝকঝকে স্বচ্ছ পানি যার তাকেই বলে কপোতাক্ষ। অত কপোতাক্ষ কত যে ময়লা ধুলোবালি কাদা আছে তো হিসাব নিকাশ আছে নাকি, এটা বাংলাদেশে সম্ভব কিন্তু আলামদের ক্ষেত্রেও সম্ভব। বেদাতির আজকে বেদাতি দমন কমিটি বানাচ্ছে আর ডক্টর গালিবকে অবাঞ্ছিত ঘোষণা করছে। এই দেখেন আমার হাতে পত্রিকা, এই বয়সের জীবনে কখনো এই অবাঞ্ছিত ঘোষণার মুখে মুখে আমি পড়ি নাই। গত শুক্রবারে গিয়েছিলাম একটা জেলাতে, সেই জেলাতে পত্র পত্রিকা আগের দিনই সব লোকাল পত্রিকায় রটানো হয়েছে হেডলাইন, হানাফিদের মধ্যে উত্তেজনা, ডক্টর গালিবকে অবাঞ্ছিত ঘোষণা। হ্যাঁ, এবারে তাদের দলিল দেখবেন, আহলে হাদিসরা নাকি সরকারের, ব্রিটিশ সরকারের দালালি করা একটা দল, ব্রিটিশ সরকারের রেজিস্টার্ড অনুমোদিত একটি দল, এক নম্বর টম্বর দিয়ে তারা বলে দিয়েছে। সম্প্রতি বিভিন্ন বই আসতেছে আমাদের কাছে, সেগুলো তারা এগুলো লিখছে। আমি এই খদ্দার মাধ্যমে বিশ্ববাসীকে জানিয়ে দিতে চাই, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ পৃথিবীর সর্বত্র কোরআন হাদিসের ভিত্তিতে জীবন গড়ার আন্দোলনে বিশ্বাসী, কোন ব্যক্তিকে মজহাবের বিশ্বাসী আমরা নই। ব্রিটিশের লাইসেন্সকৃত দল তো পরিমর্গা, সাহাবে কেন যুগ থেকে এই আন্দোলন চলে আসে, এই আন্দোলন বাক ভারত উপমহাদেশে নতুনভাবে আমদানি করা হয় নাই। বরং আমি আপনাদেরকে পরিষ্কার জানিয়ে দিতে চাই, আমার নিজের জীবনে আমি অষ্টম পুরুষ, আমার ঘরেই আহলে হাদিসের 700 বছরের ইতিহাস রয়েছে, আমার বংশে কেউ কোনদিন আহলে হাদিস ছাড়া কোন বেদাতি ছিল না। আলহামদুলিল্লাহ পড়বেন না, আমি চ্যালেঞ্জ করতে পারি, বাংলাদেশে এমন কোন ফ্যামিলি নাই যে 800 বছর ধরে তারা আহলে হাদিস। আমাদের মূল বংশ আরব থেকে, তখন থেকে পুরো জীবনী আমরা লিখে দিয়েছি। আমাদের জীবনে পড়ে দেখেন সাহিত্যিক মাওলানা আহমদ আলী, এই জীবনের মধ্যে কোথাও কোন বেদাতের কোন খোঁজ খবর নাই। হ্যাঁ, পরবর্তীকালে অনেকে নেতা হয়েছেন, তারা নতুন করে তকলিদ ছেড়ে দিয়ে, শিরিক ছেড়ে দিয়ে আহলে হাদিস হয়েছেন। যখন ডক্টরেট করলাম এর উপরে, তখন আমার শিক্ষকরা, আমি প্রতিজ্ঞা করেছিলাম কোন আহলে হাদিস যেন আমার শিক্ষক না হয়। আলহামদুলিল্লাহ বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে যত প্রফেসর ছিলেন সবাই হানাফি এবং পীরপন্থী ছিলেন, তারা আহলে হাদিসের ঘোর বিরোধী ছিলেন, তাদের হাত দিয়ে আহলে হাদিসের থিসিস সর্বসম্মতিক্রমে পাস হয়ে চলে আসছে বলুন আলহামদুলিল্লাহ। থিসিস খুলে বাড়ি গিয়ে পড়বেন, 275 পৃষ্ঠায় এই কথা জবাব দেওয়া আছে। এখানে লেখা হচ্ছে কি, ব্রিটিশ সরকারের পদলেহী এই রফাদানি বা লামজাবি দলটির নেতা পাঞ্জাব প্রদেশের মোহাম্মদ হোসেন বট্টালবি নামক জনৈক ব্যক্তি পাঞ্জাব প্রদেশের ইংরেজ গভর্নরের নিকট 1886 সালে এই বলে দরখাস্ত করে যে আমরা সর্বদা ইংরেজ সরকারের শুভাকাঙ্ক্ষী ও হিতাকাঙ্ক্ষী, আমাদের নাম ওহাবি বা লামজাবির উপরে নিষেধাজ্ঞা আরোপ করে তার পরিবর্তে আহলে হাদিস রাখা হোক। পাঞ্জাব প্রদেশের ইংরেজ সরকারের 3/12/1886 ইংরেজি তারিখের 1758 নম্বর স্মারকে বটালবিকে তার দরখাস্ত মঞ্জুরির সংবাদ দেওয়া হয়। এই আহলে হাদিসরাই ভারতে এইভাবেই ইংরেজদের দালালি করেছিল বলুন নাউজুবিল্লাহ মিন যালিক। 1886 সাল মানে সেদিনের খবর, আমার আব্বারই জন্ম 1883 সালে। কার সঙ্গে কি বলছো তোমরা? অতএব আমার আব্বা মারা গেছেন 94 বছর বয়সে, আমার দাদা মারা গেছেন 108 বছর বয়সে, আমার ঘরেই তো 700-800 বছর ইতিহাস পড়ে আছে। তুমি বলছো সেদিন লাইসেন্স পেয়ে আমরা এখানে আসছি? আহলে হাদিসের অবস্থান যেদিন থেকে এই দেশে ইসলাম এসেছে সেদিন থেকেই বাংলাদেশে আহলে হাদিস আছে মনে রাখবে। আমার থিসিস আমি প্রমাণ করে দিয়েছি, চট্টগ্রামকে বলা হতো দারুল ইসলাম, আর ওই গুজরাটকে বলা হতো বাবু মক্কা, মক্কার দুয়ার, এটা ছিল ইসলামের দরজা। সাহাবায়ে কেরাম ব্যবসা করার জন্য আসতেন জাহাজে করে, সেই জাহাজে করে ব্যবসা করতে এসে অনেক সময় জাহাজ ভেঙে যেত, ডুবে যেত, যার প্রমাণ এখন পর্যন্ত আপনি যান চট্টগ্রামে দেখে আসেন, জাহাজ ভাঙ্গার ঘাট, কদম রসুলের ঘাট। সেইখানকার মানুষ আর দেশে ফিরতে পারত না, এদেশে তারা বিবাহ শাদী করে বসবাস করেছে। একজন চট্টগ্রামের মানুষের কথার মধ্যে খেয়াল করে দেখবেন, ওদের নাক পর্যন্ত আরবদের নাকের সঙ্গে মিল আছে, ওখানে কথায় কথা ওরা আরবি বলে। চট্টগ্রামের মহিলাদের পর্দার সঙ্গে বাংলাদেশের কোন জেলার অত পর্দা নেই যত পর্দা চট্টগ্রামের মহিলাদের মধ্যে আছে। এর কারণ হচ্ছে একটাই, আরবি রক্ত এরা সৃষ্টি। যখন থেকে এদেশে মুসলমান এসেছে তখন থেকেই এদেশে আহলে হাদিস এসেছে, সাহাবায়ে কেরাম মুহাদ্দিসিনে কেরামের মাধ্যমে দেশে ইসলাম এসেছিল। আজকালকে মানুষকে শোনানো হয় পীর মাশায়েখরা এদেশে ইসলাম এনেছেন, তাদের দৌলতে আজকে মুসলিম মেজরিটি বাংলাদেশে। আমরা বলবো ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি এসেছিলেন 605 হিজরিতে, 1206 খ্রিস্টাব্দে, 605 হিজরির 500 বছর আগে থেকে এদেশের মানুষ মুসলমান ছিল। চট্টগ্রামের রামু উপজেলা, যেটাকে আপনার নাম সবাই চেনেন, এই রামু উপজেলার রাজার নাম ছিল রাহমি বংশের রাজারা এখানে দেশ শাসন করতেন। যখন তারা মুসলমানদের সংবাদ পেল, মুসলমানদের আচরণে আমলে আখলাকে এতই তারা খুশি, আগে যারা সুদের ভিত্তিতে ব্যবসা করত পরে ইসলাম গ্রহণ করার পরে তারা এদেশে এসে সুদ বাতিল করে দিয়ে সাধারণভাবে ব্যবসা করত এবং মানুষের কাছ থেকে লেখাপড়া কিছুই করত না, সেটা বিশ্বাসের উপরে ভিত্তি করে তারা ব্যবসা করত। তাদের এই সুন্দর আচরণে মুগ্ধ হয়ে দাক্ষিণাত্যের গুজরাট এলাকায় হাজার হাজার লোক সব আহলে হাদিস হয়ে যায়, মুসলমান হয়ে যায়, বাংলাদেশের বহু লোক মুসলমান হয়ে যায়। এই সুসংবাদ পেয়ে রামুর রহমি রাজা, তিনি তাদেরকে আহ্বান করলেন, কি তোমাদের এই অবস্থায় পরিবর্তন কেন? বলছে আমরা একটা নবীর সন্ধান পেয়েছি যিনি আরবে জন্মগ্রহণ করেছেন, তিনি এই এই বলেছেন, মানুষ কখনোই মানুষের পূজা করবে না, মানুষ স্রেফ আল্লাহ দাসত্ব করবে, এবং শেষ নবী এসে গেছেন, তার আনুগত্য না করলে কেউ জান্নাত পাবে না, তার এই আহ্বানে সাড়া দিয়ে আমরা মুসলমান হয়েছি। এই কথা শুনে রাজা রহমি এতই খুশি হলেন, তৎকালীন সময়ে সবচেয়ে দামি জিনিস ছিল আদা। আপনারা চাঁপাইনবাবগঞ্জের লোকেরা আমাদেরকে যখন হাদিয়া পাঠান, আপনার আম পাঠান, কারণ এটাই এই অঞ্চলের সবচেয়ে উত্তম একটা ফল, কেউ লিচু পাঠান। তো আল্লাহ রসুলকে খুশি করার জন্য রাহামি রাজা এক কলস আদা পাঠিয়ে দিলেন আল্লাহ রসুলের কাছে হাদিয়া স্বরূপ, ওই জাহাজে যারা আসে তাদের মাধ্যমে। মুস্তাদরাকে হাকিম প্রথম গণ্ডে 158 পৃষ্ঠা পড়ে দেখেন, যদিও হাদিসের সময় অনেক কিলকাল আছে, শহীদ ইবনে অনেক কথা আছে, কিন্তু ঘটনা তো সত্য। আধুনিক গবেষকগণ সবাই বলেছেন ওই রাহামি রাজার নামেই রামু উপজেলার নামকরণ করা হয়েছে। ইতিহাস পরিষ্কার মজুদ থাকতে আমরা যদি বলি পীর মাশায়েখরাই দেশে ইসলাম নিয়ে এসেছে, আমরা বরং বলবো আমরা ডাকচিন ভাষায় বলতে পারি, পীর মাশায়েখরাই ইসলামকে ধ্বংস করেছে, বিকৃত করেছে, নষ্ট করে দিয়েছে, মদিনার ইসলামকে এরা খানকার ইসলাম বানিয়েছে, হাদিসে ইসলামকে এরা পকেটের ইসলাম বানিয়েছে, প্রত্যেক পীর যা বলে সেটাই তার মুরিদরা মেনে চলে, তারা মনে করে পীরের আদেশের বাইরে গেলেই সে জাহান্নামে চলে যাবে, মজাহপন্থীরা মনে করে মজাহী ফতোয়া একটা না মানলেই সে জাহান্নামে চলে যাবে, এমনকি কোথ হজের ময়দানে গিয়েও আরাফাতের ময়দানে যেখানে জামা ও কসরের স্পষ্ট হাদিস রয়েছে, দুই রেখাত জোহর দুই রেখাত আসর একসঙ্গে পড়তে হয় আরাফাতের ময়দানে, এই জলজান্ত হাদিসকে তাচ্ছিল্যের সঙ্গে এড়িয়ে গিয়ে বাংলাদেশি হানাফি হাজি সাহেবরা সেখানে গিয়ে ওইটা মানে না, তারা জোহরের সালাত জোহরে পড়ে, আসরের সালাত আসরে পড়ে, একেবারে কোনো কসর মসর কিছুই নাই, তারা বলে আমরা হানাফি আমরা এটা মানবো, সৌদের লোকরা আহলে হাদিস ওরা ওদেরটা মানুক, এত বেয়াদবেরা, এই দলীয় চিন্তাধারা, এই দলীয় সংকীর্ণতা মুসলমানদের ঐক্যের সবচেয়ে বড় বাধা। আহলে হাদিস আন্দোলন সাহাবা কেরাম যুক্তে চলে আসছে এবং একটাই তাদের আহ্বান, আসুন পবিত্র কোরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি। আল্লামা ওলিল্লাহ দেহলভি মুসলমানদের ঐক্য দূর প্রতিষ্ঠা করার জন্য যে বইটা লিখছেন সেখানে বেশ কিছু কারণ নির্দেশ করেছেন কেন আমাদের মধ্যে অনৈক্য। তা বইটা অত্যন্ত বিখ্যাত গ্রন্থ, যদিও বইটা ছোট, আল আসবাব আল ইনসাফ ফি সাবাবিল ইখতিলাফ, ইখতিলাফের কারণে কারণ যেটা ঘটে গেছে এই ইনসাফপূর্ণ কারণ হচ্ছে এই ঐক্য সৃষ্টি করার জন্য যেগুলো প্রয়োজন উনি সেগুলো আলোচনা করেছেন, সেখানে একটা মূলনীতি বলে দিয়েছেন সকল মানুষের জন্য জানা ভালো, এটা তিনি বলেছেন দেখো হে মুসলমানরা যদি বাঁচতে চাও তাহলে সাহাবাগণের পথ অনুসরণ করো, আর সাহাবাদের বৈশিষ্ট্য ছিল এই সাহাবাতে ওয়াত্তাবিঈন আন্নাহুম ইযা বালাগাহুমুল হাদিস ইয়ামালু বিহি, সাহাবা ও তাবিনের জন্য মোতাওয়াতির অর্থাৎ অবিরত ধারায় বর্ণিত সত্য কথা এই, যখন তাদের সামনে হাদিস পৌঁছে যেত তারা হাদিসের অমলে আমল করত, কোন মজাহের দিকে কোন ব্যক্তির দিকে তারা তাকাত না। ইমাম শাহাবি রহমতুল্লাহ আলী পরিষ্কার বলে গেছেন এজা ওয়ারাদাল আসারো বাতালার নাজারো, যখন হাদিস পাওয়া যাবে সঙ্গে সঙ্গে রায় কিয়াস বাতিল হয়ে যাবে। এই মূলনীতিগুলো সামনে রাখুন, ঐক্য দুদিনের মধ্যে হয়ে যাবে, কিন্তু যখন আমরা নিজেদের রায় ফতোয়ার উপরে কেয়াসের উপরে জিদ করব কোশ্চিন কালেও ঐক্য হবে না, কারণ প্রত্যেকটা মানুষের এক একটা জ্ঞান দিয়ে আল্লাহ দুনিয়া পাঠিয়েছেন, কেউ কারোর জ্ঞানের অনুসরণ করে না, যখন আমরা অভ্রান্ত সত্যের সামনে মাথা নত করব তখন সব ঠিক হয়ে যাবে। বাংলাদেশে মজহাবের দোহাই দিয়ে অসংখ্য পীর ফকিরের সৃষ্টি হয়েছে, মানুষ মরে গেছে শুনতে পায় না, ও সেখানে সব মানুষকে নিয়ে জমা করছে, আর সেখানে যেয়ে বলা হচ্ছে যে এখানে তোমরা ওরস করো ইহকাল পরকাল সব মঙ্গল হয়ে যাবে তোমাদের জন্য, যখনই এর বিরুদ্ধে আমরা কথা বলেছি সঙ্গে সঙ্গে আমরা অবাঞ্ছিত ঘোষণা হয়ে যাচ্ছে, যখনই বলেছি আল্লাহ রাসূল জীবনে মিলাদ করেন নাই তোমরা মিলাদ করছো কেন, যশোর জুলুস কেন করছো, তখন আমরা কাফের হয়ে যাচ্ছি। আজকে একাই আমরা অবাঞ্ছিত নই, যারাই হক পথের অনুসারী প্রত্যেকটা মানুষ বেদাতীদের কাছে অবাঞ্ছিত হয়ে যাচ্ছে। এই বিষয়ে বহু পূর্বে পঞ্চম শতাব্দীতে বড় পীর আব্দুল কাদের জিলানী পরিষ্কার ভাবে বলে গিয়েছেন দেখো আলামত আহলিল আসারে আল ওয়াকিয়াত, আলামত আহলিল বিদআ আল ওয়াকিয়াত আলা আহলিল আসারে, বিদাতীদের লক্ষণ হচ্ছে আহলে হাদিসের বিরুদ্ধে বিদ্বেষ পোষণ করা। যখনই দেখবে কোন বেদাতি কোন ব্যক্তি আহলে হাদিসকে বিদ্বেষ পোষণ করে মনে রেখো একটা চাক্কা বেদাতি। তিনি বলছেন কুল্লু হাযা আসাবিয়াতুন ওয়া গিয়াযুন লি আহলিস সুন্নাহ, এই সম্পূর্ণটাই তাদের ক্রোধ এবং রাগের বহিঃপ্রকাশ মাত্র আহলে সুন্নাতের বিরুদ্ধে। ওয়া আহলে সুন্নাহ ওয়ালা ইসমা লাহুম ইল্লা ইসমুন ওয়াহিদুন, আহলে সুন্নাতের দ্বিতীয় কোন নাম নাই একটি নাম ব্যতীত, অহুয়া সাহাবুল হাদিস, এটা হল আহলুল হাদিস। যখন হাদিস বলা হল আন সাহাবান রাদিয়াল্লাহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা তাযালু ত্বাইফাতু মিন উম্মতি যাহিরিন আল হক লা যুরহু মান খাযালহু হাতা ইয়াতি ইয়াউমুল কিয়ামাহ হুম কাযালিক, আল্লাহ রাসূল বলছেন দেখো আমার উম্মতের মধ্যে একটা দল চিরদিন হকের উপর টিকে থাকবে, তাদেরকে বহু লোক ছেড়ে চলে যাবে কিন্তু তাতে কোনোই ক্ষতি হবে না, এই অবস্থায় কিয়ামত এসে যাবে। সবাই জিজ্ঞেস করলেন হে ইমাম আহমদ বিন হাম্বল আপনি হাদিসের সবচেয়ে বড় পণ্ডিত পৃথিবীর মধ্যে, আপনার উপরে কেউ নাই, ইমাম বুখারি আপনার ছাত্র, ইমাম মুসলিম আপনার ছাত্র, সবাই আপনার ছাত্র, বলুন এর ব্যাখ্যা কি হবে, সেই দল কারা, আমরা তাদের সঙ্গে থাকতে চাই। ইমামে আহমদ বিন হাম্বল পরিষ্কার ব্যর্থহীনভাবে বলে দিলেন, ইল্লাম ইয়াকুনু আহলুল হাদিস ফালা আদ্রি মানহুম, তারা যদি আহলে হাদিস না হয় আমি জানি না তারা কারা। আর কি বলতেন ইমাম বুখারী উস্তাদুল মাইন, একই কথাই বলে গেলেন। ইমাম আবু দাউদ, যার কিতাব আমরা পড়ি আবু দাউদ শরীফ দাওরায়ে হাদিসের ছেলেদের পড়াই, তিনি পরিষ্কার বলে গেলেন, লাউলা হাযিল ইসওয়াবা লাম দারাসা ইসলাম, যদি আহলে হাদিস পৃথিবীতে না থাকতো এতদিন ইসলাম দুনিয়া থেকে মিটে যেত। বলুন আলহামদুলিল্লাহ, কোথায় আছি আমরা? হক কথা বললেই সবাই তো গাজালা করবে। কত আলমের খাওয়া বন্ধ হয়ে গেল মিলাদ বাতিল করার কারণে, কত ওরসের মানুষ কমে যাচ্ছে আজকে, আজকে ওরস হলে ঢাকা কাঁপিয়ে দিচ্ছে। ভাবখানে এই সারা বাংলাদেশ বোধহয় আমাদের দলভুক্ত হয়ে গেছে, 25 লক্ষ মানুষ অর্থ 16 কোটি নয়। হকপন্থী মানুষ অবশ্যই হক গ্রহণ করবে আলহামদুলিল্লাহ। মাত্র যেখানে আমাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করল সেইখানে আমরা গিয়েছি, এবং হানাফি ভাইরাই আমাদের সাহায্য করেছেন, তাদের মেয়রই আমাদের সাহায্য করেছেন। সেখানে আমাদের মাত্র 15 মিনিট বোধহয় ভাষণ আমাদের সেখানে হয় নাই। সেখানে এক পর্যায়ে আমি বলে দিয়েছি, এই বাংলাদেশে যদি একজন আহলে হাদিস থাকে আসাদুল্লাহ গালেব এক নম্বর আহলে, যদি কি একজন হানাফি থাকে আমি আসাদুল্লাহ গালেব এক নম্বর হানাফি মনে রেখে দিও। এই কথাটাই সমস্ত হানাফি সমাজে এমনভাবে চলে গেছে, আজকে সকালে নিউজ পেলাম 70 জন লোক আহলে হাদিস হয়ে গেছে। মানে একটা কথায়, বাংলাদেশে যদি কোনো হানাফি কেউ থাকে আমার চেয়ে বড় হানাফি কেউ নাই। কারণ ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ বলে গেছেন, ইজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, সহি হাদিসই হলো আমার মাযহাব। অর্থাৎ আমি সহি হাদিস ছাড়া কিছু মানি না। আমাদের আন্দোলন হলো এর উপরেই, সহি হাদিসের দিকে আমরা মানুষকে আহ্বান করি। অর্থাৎ আমরাই বাংলাদেশে আবু হানিফা রহমাতুল্লাহর প্রকৃত অনুসারী। দুর্ভাগ্য, বেদাতেরাই উল্টো আমাদের বিরুদ্ধে বেদাত দমন কমিটি, এই প্রচারপত্র ছেড়েছে কারা জানেন? বেদাত দমন কমিটি, এই যে আরটা আছে এত পড়ালো কখন, এর নিচে লেছে বেদাত দমন কমিটি। আর 4 জন হলো মুফতি, 1 জন হচ্ছে ডক্টর প্রফেসর, আর 3 জন হলো বিশেষ, মানে মুফতি। আর যে কত যে লকব তাদের আছে, অত লকব জীবনে আমরা দেই না। বাবা যে নামটা দিই ওই নামটা বলতে পারি ভাসি, তার সঙ্গে দুনিয়া আগে পিছিয়ে গাদা খেয়ে লেজ লম্বা করে যে ডক্টর বানাইছে, সব বানিয়ে ডিসির কাছে গেছে, এসপির কাছে, সবার কাছে চলে গেছে, কিন্তু কোনটাই আলহামদুলিল্লাহ কাজ হয়নি। সবাই অন্ততপক্ষে ব্যক্তিত্ব হিসেবে আমাদেরকে ইতিমধ্যে চিনে ফেলেছে যে ডক্টর গালেব কি করেন তিনি, সব জেনে গেছে। অতএব কিছু করা সম্ভব হয় নাই আলহামদুলিল্লাহ। এত লোক হয়েছে, যদি এই প্রচারটা করি আমাদের বরং লাভ হয়েছে। হয়তো বা 10,000 লোক হতো, হয়তো হয়তো 30,000 লোক হয়েছে, সবাই শুনে গেছে আমাদের সংক্ষিপ্ত ভাষণ। কারণ ওই সময় কাল বসে গেছে, গেছিল বৃষ্টিহানি অবস্থায়, একটা ঝড় হলো, তাতে মানুষ খুব ব্যস্ত হয়ে পড়ল, স্বামীরা ছেড়ে ছুটে গেল। এই জন্যই সংক্ষিপ্ত ভাষণের মধ্যে যা কিছু বলা হয়েছে তাতেই তাদের মধ্যে আল্লাহ পাক এমন বরকত দিয়েছেন, আজকে রিপোর্ট মাত্র 1 সপ্তাহের মধ্যেই 70 জন ডিক্লেয়ার দিয়ে হাইলাইট হয়ে গেছেন। এবং আজকে তাদেরকে যেতে বলা হয়েছে, আপনারা আসেন, আন্দোলনের প্রাথমিক সদস্য ফর্ম নিয়ে আসেন, আমরা ফর্ম পূরণ করে হাইলাইট হব, এমনি এমনি মুখোমুখি হব না। এই যে পরিবর্তন কিভাবে হচ্ছে, গত পরশু রাতে 11টার খবর, শরীয়তপুরে আমার এক ভাই, সে থাকে আবুজাবিতে, সে এসে বলছে, স্যার দেশে ফিরলাম 4 মাস ছুটি নিয়ে, কিন্তু পা ফেলতে পারছি না, বাপের কাছে গাল খাচ্ছি, মায়ের কাছে গাল খাচ্ছি, ভাইয়ের কাছে গাল খাচ্ছি, তো তুই হলিটা কি, তুই গেলি টাকা কামাই করতে দুবাইতে, তুই ইয়ে কি হয়ে আসলি, তুই মানুষ না, তুই কি হয়ে গেলি, তুই বেদাতি হয়ে গেলি, কত যে বলছে আমাকে ভাতে দিতে চাচ্ছে না, স্যার কিভাবে আমি দাওয়াতের কাজ করব। আমি তাকে বললাম, দেখো আমার আলাই নিল্লাল বালাগ, তোমার দায়িত্ব সেরে পৌঁছে দেওয়া, হক পৌঁছে দাও, হকের নিজস্ব শক্তি আছে, ওই শক্তিতে বাতিল দুর্বল হয়ে যাবে, তুমি মোটেই ভয় করবে না, সেরে আল্লাহকে ভয় করবে, ব্যাস। কোনো সংগঠন দরকার নাই, কোনো লোক দরকার নেই, যেহেতু তোমাকে কোনো লোকই তো নাই, তুমি একাই। আল্লাহ পাকের মেহরবানি, মাত্র 2 দিন পরে গতকাল রাত্রে ফোন করছে যে, স্যার এই এখানেই বসে আছে 6 জন আলেম আহলেদ হয়ে গেলে এখনই, এবং তাদের ওলামা পরিষদ যিনি সভাপতি তিনি নিজে ডাইরেক্ট আমার সঙ্গে মোবাইলে কথা বললেন, স্যার দূর থেকে আপনার নাম শুনেছি, পত্রপত্রিকে আপনাকে যত মিথ্যা নোংরা অপবাদ আপনাকে দিয়েছে, কিন্তু আজকে আপনাদের একজন লোকের কাছে দাওয়াত পেয়েছে আপনার, তাই আজকে আর দেরি করি নাই, যদি কালকে মৃত্যু হয়ে যায় তাহলে আমার তো বেদাত থেকে মুক্তি পাওয়ার সুযোগ আর থাকবে না, তাই আজকে দাওয়াত পেয়েছি, আজকেই আমি হাইলাইট হয়ে গেলাম, বলুন দোয়া করুন আমাদের জন্য। বলুন আলহামদুলিল্লাহ, ওলামা পরিষদের সভাপতি, এত ছোটখাটো মানুষ তো না, এমনি করে যেখানে হকের দাওয়াত চলে যাবে ইনশাল্লাহ বাতিল পন্থীরা বাতিল হয়ে যাবে, দুনিয়ার বুক থেকে হক মাত্র বিজয়ী হবে। শুধু দাবি মানুষের কাছে, ইমানদার ভাইদের কাছে এগিয়ে আসুন, কোরআন এবং সৈয়দের দাওয়াত নিয়ে ঘরে ঘরে এগিয়ে যান। মা বোনদেরকে বলছি, আপনারা মায়ের মধ্যে বোনদের মধ্যে দাওয়াত চালিয়ে যান। ছেলেদেরকে বলবো, তোমার যৌবনের রক্ত ব্যয় করো আল্লাহর ওয়াস্তে, আল্লাহর এই পবিত্র দিনকে কায়েম করার জন্য। রাজনীতি করে নিজের জীবনকে শেষ করেছো, ইহকাল হারিয়েছ, পরকাল হারিয়েছ, কিন্তু মানুষটি আগে আকিদা পরিবর্তন করো। ইনশাল্লাহ যদি বাংলাদেশের মানুষ আকিদার দিক দিয়ে সহি আকিদা সম্পন্ন হয়ে যায়, এদেশে যে সরকারই আসুক না কেন অবশ্যই তাকে সহি আকিদা সম্পন্ন সরকার হতে হবে, এর বাইরে সে দেশ চালাতে পারবে না। কোশ্চিন কেন, ইংরেজ 190 বছর দেশ শাসন করে এদেশের মুসলমানদেরকে ইংরেজ বানাতে পারে নাই, বাংলাদেশে যদি সব আমরা আহলে হাদিস হয়ে যাই কোন বেদাতি এদের শাসন করে ও কোশ্চিন করে আমাদেরকে বেদাতি ইনশাল্লাহ বানাতে পারবে না। জীবন যাবে 50 জন সাহাবীর শহীদের মর্যাদা নিয়ে দুনিয়াতে বিদায় হব, কিন্তু রসুলের সহি সুন্নাকে হাতে দাঁতে আঁকড়ে ধরব, এটাকে কোশ্চিন করে বিচ্ছিন্ন হওয়া যাবে না। যেজন্য আমরা পরিষ্কারভাবে বলে দিই আজকাল জলসাতে, তোমরা আমাদেরকে গ্রেফতার করে জেলে নিতে পারো, তোমরা আমাদেরকে হাত পাকড়ে টুকরা টুকরা করতে পারো, তোমরা আমাদেরকে হত্যা করতে পারো, ফাঁসিতে ঝুলিয়ে মর্মান্তিকভাবে মেরে দিতে পারো, কিন্তু আমাদের বুকের মধ্যে লুক্কায়িত এই আকিদা বিশ্বাসকে চিনি না, ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের নাই। আমি আমার আকিদা এবং আমলের কারণে জান্নাতে যাব হাসতে হাসতে, দুনিয়া তো দুদিনের জন্য। অতএব আহলে হাদিস আন্দোলন পৃথিবীর বুকে আজকে নতুন আসে নাই, এটা সাহাবাগণ যুক্তে চলে আসছে। ঐতিহাসিক প্রমাণ আপনাদের সংক্ষেপে খোদ্দার জানিয়ে দিলাম, যদি বিস্তারিত জানতে ইচ্ছা হয় কারো, তো আহলে হাদিস আন্দোলন উপরে লিখিত ডক্টরেট থিসিসটা দয়া করে শুরুতে শেষ পর্যন্ত পড়ে যাবেন, দেখবেন সেখানে পুরো অথেন্টিক আমরা আলোচনা করেছি, এবং এই অথেন্টিসিটি প্রমাণিত হয়েছে হানাফি পীরপন্থী বড় বড় প্রফেসরদের মাধ্যমে, যারা আজকে ডক্টর প্রফেসর আমাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করছেন, তাদেরই যারা উস্তাদ তারাই এটাকে পাশ করে দিয়েছে। অর্থাৎ আপনাদের কোন রকম সার্টিফিকেট আমাদের কোন প্রয়োজন নাই। আব্দুল্লাহ বাটালবিদের নাম বলা হয়েছে, এ সম্পর্কে আমরা আমাদের থিসিসে বলে দিয়েছি যে তিনি সেই যুগের মুসলমানদেরকে আহলে হাদিস পেলেই ব্রিটিশরা হত্যা করত। এখন যেমন আহলে হাদিসদেরকে বদনাম করা হয়নি, আমাদের কি নাম করেছে বলতো আমার লজ্জা ঘৃণা হয়, এই জন্য নাম বলি না। আমাদেরকে যারা এই সমস্ত বাজে নামে অপবাদ দিয়েছে, সে যুগে আহলে হাদিসদেরকে ওহাবি নামে অপবাদ দেওয়া হয়েছিল ভারতে, আর এই জন্য তাদেরকে যেখানেই পাইত রফাদান করা মানুষ তাকে ধরে ধরে জেলখানায় পাঠাত অথবা ফাঁসি দিয়ে মারত। চাপাই নবাবগঞ্জ আমিরুদ্দিন এখনো তার বংশপালা বেঁচে দেখে আসেন, যে তার বাড়িতে চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ আছে না থানা, ওইখানে গিয়েছেন উনি, বাড়িওয়ালা তাকে দিয়েছে বড় একটা বাতাসা, একবার বড় একটা বাতাসা একবার থালার মতো। বলে বাবা এই বাতাসা কেন? বলে বাড়িতে মেয়ে এসছে, নতুন বাচ্চা হবে, তাই এই নিয়ম হল আমাদের দেশে বাতাসা খাওয়ালে নাকি বরকত হয়। উনি বললেন এটা ভেদা হাতে চলবে না, এত হুজুর গেলে খেবে, হুজুর তো শুধু বাতাসা খায় না বহু টাকাও তো পায়, তখন হুজুর কাছে খেবে, ফতোয়া দিয়ে দিল, জানিয়ে দিল একটা বেদাতে ঢুকছে, ঠিক হটাও, যে শিবগঞ্জের পুলিশকে বলে দিল, পুলিশের ওহাবি পাওয়া গেছে, ওহাবি পাওয়া গেছে। এখন যখন যদি বলা হয় কার একটা বাজে নাম দিয়ে ধরে নিয়ে গেলে সন্দেহ করে নিয়ে বিচার হচ্ছে, ইংরেজ ম্যাজিস্ট্রেট বলছেন এ তো ওহাবি, হ্যাঁ ঠিকই আছে, এর মৃত্যুদণ্ড দেওয়া হলো। উনি তখন খুশিতে আলহামদুল্লাহ বলে উঠছে, বলে এ আরবিতে কি বললো? বলে ও আলহামদুল্লাহ বলছে, আলহামদুল্লাহ মানে কি? বলে খুশি হয়েছে ফাঁসির খবর শুনে। আরে আমার বিচারে ইংরেজের বিচারে ওহাবিরা খুশি হবে এমন বিচার আমি করব না, অত খুশির আদেশ বাতিল করে দিয়ে বলে তোকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো, যা। চিন্তা করে এই আপনি এই ঘরের মধ্যে আরব দেশের আর ইতিহাস কি বললো, ঘরের মধ্যে ইতিহাস আমাদের বাংলাদেশে আছে, সেই সমস্ত আহলেদের রক্ত কিন্তু আপনাদের ব্লাডের মধ্যে আছে। এত দ্রুত আপনারা দুর্বল হয়ে যাবেন না, এত দ্রুত নিজেকে ভুলে যাবেন না। যাবজ্জীবন কারাদণ্ডের আসামি চলে গেলেন আন্দামান দ্বীপপুঞ্জে, সেখানে গিয়েই আবার মাস্টারি শুরু করলেন, খোদ জেলার ছেলে তার ছাত্র। একদিন ছাত্রকে বলছে, বাবা তোর আব্বাকে বলো যে উদ্দেশ্যে আমিরুদ্দিনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে, সে উদ্দেশ্য কি পূরণ হয়েছে? ও যে বাপকে বলেছে, আব্বা ওই যে কয়েদি এই কথা বলল আমাকে। বলে উনি যে কেমন লোক রে? বলে অত্যন্ত ভালো মানুষ, এত ডিউটিফুল, এত দায়িত্ববোধ সম্পন্ন মানুষের হয় না। ছেলের কাছে প্রশংসা শুনে উনি বললেন, ঠিক আছে ওকে বলে দাও আমরা ওদের, শুধু ও না ওর সঙ্গে আরো 6 জন এখন বাকি আছে, সবাইকে দ্রুত মুক্ত করে দেব। তারা ফিরে এলেন সেখানে। আল্লাহ যদি রাখে আল্লাহ মারাকে, কথা আছে না, সহি হাদিসের উপরে আমল করুন, আল্লাহর পক্ষ থেকে রহমত নেমে আসবে পৃথিবীর সর্বত্র, রাজনৈতিক ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে, মুসলমানদের মধ্যে। ইহুদিন আসার অনুসরণ চলছে, যেটা আল্লাহ রাসূল বলে গেলেন, তোমরা অবশ্যই ইহুদিন আসারা অনুসরণ করবে, হাজবান নাল বিন নাল, এক পায়ে দুইটা জুতার মতো, সেদিন সবাই তোমরা 72 প্রকার হয়ে বিভক্ত হয়ে যাবে, তোমরা জাহান্নামে যাবে, 1 প্রকার জান্নাত পাবে। ইহুদিন আসারার অনুসরণ করে রাজনীতি করলে, অর্থনীতি করলে, ব্যবসা করলে, এহকালে হয়তো বা কিছু লাভ হবে, আখেরাত আমাদের হারাতে হবে। অতএব আমাদের উচিত হবে জীবনের সর্বক্ষেত্রে, ধর্মীয় ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে, সাংস্কৃতিক ক্ষেত্রে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের অনুসরণ করা। এর বাইরে ইহকালে এবং পরকালে কোনো মঙ্গল বা মুক্তি নাই। আল্লাহ পাক আমাদের সবাইকে দিনে হকের উপরে দৃঢ় থাকার তৌফিক দান করুন। আমিন।